আজকের কিছু কথা অবশিষ্টাংশ দাস দাসী ব্যবহারের বিপত্তি নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম গত দাসে তারই কিছু কথা বলেছিলাম। দাস দাসী না রাখাই হচ্ছে উত্তম, যদি আপনি পারেন স্বামী স্ত্রী মিলে সংসার চালাতে বা আপনার ঘরে যে ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে সংসার চালাতে পারেন তাহলে সেটাই হচ্ছে ভালো, নচেত দাস দাসী রাখলে পরে আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে সে কথা আপনাদেরকে জানিয়েছিলাম। যেমন বলেছিলাম যে দাসী দ্বারা যোগজাদু করা হয়, বাড়ির যুবতীদের কোটনামি, গুপ্ত প্রণয়নীর সাথে মিলন সংসাধন, প্রেমপত্র আদান প্রদান প্রভৃতি, চুরি ইত্যাদি অনেক বাড়িতে হয়ে থাকে। কথা বলেছিলাম দাসীর মাধ্যমে চুরি হয়ে থাকে। শরীফ সম্ভ্রান্ত সুনামজাদা পরিবেশে দাসী পরিবারের কোন সদস্যের সাথে অথবা অন্য কোন দাস বা মজদুরের সাথে কোন অপকর্ম করে ফেললে ওই পরিবারের নাম ডুবে যায় এবং একটা দুর্নামের বাতাস ছড়িয়ে পড়ে। মনে করুন আপনার বাড়িতে দাস আছে, দাসীও আছে। অনেক বাড়িতে দেখবেন রান্না করার জন্য দুটো লোক, একটা মেয়ে ছেলে একটা মেয়ে রাখা থাকে, বা ড্রাইভার আছে প্লাস কাজের মেয়েও আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনি, মানলাম যে আপনি, আপনার পরিবার খুব ভালো, আপনার ফ্যামিলি খুব ভালো, তারা ওই সব ছোট মানুষদের সঙ্গে হৃদয়ের আদার প্রদার করবে না, কিন্তু আপনার অবজ্ঞায় দেখা গেল কি যে দাস আপনার দাসের সাথে আপনার দাসীর একটা যোগাযোগ হয়ে গেছে, সেক্ষেত্রেও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বদনামটা আপনারই হবে। এই জন্য সেক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে। যখন আপনি বাঁচলেন আপনার পরিবারকে বাঁচালেন, কিন্তু যাদেরকে রাখলেন তাদেরকে বাঁচালেন না। আর বলেছিলাম যে যখন আপনার কাছে কেউ কাজ করবে সে দুর্বল হয়, অতএব তাকে শিক্ষা দেওয়া আপনার জন্য বড় সহজ। এজন্য আপনি, আমি বলি যে আপনারা যারা কাজের লোক লাগান, মনে করুন একটা লোককে কাজ দেখে দিলেন বা আপনার আন্ডারে কাজ করালেন বা আপনার বাড়িতে কাজ করে, সেই লোকটা আপনার প্রতি দুর্বল, তাকে আপনি শিক্ষা দেন, সে শিক্ষা আপনার কাছ থেকে গ্রহণ করবে, কারণ সে অনুগৃহীত আশ্রিত আর আপনার কাছ থেকে সে সুবিধা পাচ্ছে, অথবা আপনার কথাটা মানবে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যদি একটা উপদেশ দেন হুজুরের উপদেশ ওরকম কাজে লাগবে না, তাই না? হুজুর যদি বলে পাঁচ রাত্রে নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো কাজে লাগেনি। কিন্তু চোখ দেখাতে গেছে আর বলেছেন, ডাক্তার বলছেন আপনার চোখ তো এতো বেশ সাংঘাতিক হয়ে গেছে, আপনি চোখ কি মাঝে মাঝে ধন? জি না। পাঁচ রাত্রে নামাজে উজু করেন না, নামাজ পড়েন না? না। পাঁচ রাত্রে উজু করেন, নামাজ পড়েন, আপনার চোখে চোখ ভালো হয়ে যাবে, আমি ওষুধ দিচ্ছি এটা ব্যবহার করেন, কিন্তু ভালো হবে। ডাক্তার সাহেব বুঝছেন যে আল্লাহর পক্ষ থেকে ভালো হবে, আর চোখ ধুলেও উজুতে চোখ ধুলেও আপনার চোখ ভালো হয়। তো নামাজ পড়ার জন্য ডাক্তারের কাছ থেকে যে কথাটা মানুষ মেনে নেয় সেটা হুজুরের কাছ থেকে মানে না, কেননা ডাক্তারের কাছে একটা দুর্বলতা আছে, জানছে যে হ্যাঁ ডাক্তার আমার চিকিৎসা করছে, তাহলে সে তো ঠিকই বলছে। হাঁটুতে ব্যথা, নামাজ পড়েন না? আপনি নামাজ পড়েন, পাঁচ রাতে নামাজ পড়েন, হাঁটুতে ব্যথা থাকবে না, এটা ব্যায়াম হবে, এটা ভালো ব্যায়াম। তো এইভাবে দাওয়াতের কাজ যদি আপনি করেন আপনার এই সুযোগটাকে কি করেন, ব্যবহার করেন, এটা হচ্ছে উচিত। আপনার দাস দাসীর ক্ষেত্রে দাসী পর্দা করে না বা দাসী নামাজ পড়ে না, দাস নামাজ পড়েন না পড়ে না, আপনি যদি চাপ দেন একটু নামাজ পড়তে হবে, না হয় তোকে রাখবো না, নামাজ পড় তোকে বেতন বাড়িয়ে দেব, বেতন বাড়ানোর জন্য বলতে হ্যাঁ তুই ভালো তুই নামাজই পড়িস না, তোকে বেতন বাড়াবো কি? দেখবেন সে কি হয়ে যাবে, বল তাহলে তো সে বেতন বাড়ানোর জন্য নামাজ পড়বে না, হয়তোবা প্রাথমিকভাবে হতে পারে বেতনের জন্য, কিন্তু পরে দেখবেন সে অভ্যেস হয়ে যাবে এবং আল্লাহর বাস্তেই সে নামাজ পড়বে। আপনার মানে সাধ্যে যেটা আছে আপনি সেটা ব্যয় করবেন, বাকি আল্লাহ হেদায়তের মালিককে, আল্লাহ আপনি হেদায়তের মালিক নন। অসৎভৃত্য রাখাল কিষাণ ড্রাইভার দ্বারা পরিবারের নির্মল পরিবেশ ঘোলাটে হয়। রাখাল বা কিষাণকে যদি বাড়িতে থাকার বা ভিতরে আসার সাধারণ অনুমতি দেওয়া হয়, দেখবেন অনেক পরিবেশ আছে পর্দা নেই, হাসপাতাল যে আসছে সেই ঢুকছে, যে মানে কোন বাধাই নেই, অবারিত দ্বার, ঘরের দরজা খোলাই আছে, যে কেউ আসতে পারে, অনেকের কাছে অনুমতিও লাগে না। বাড়ির স্ত্রী কন্যাদের উপর যেটা প্রভাব পড়তে পারে সেটা অবশ্য ভুক্তভোগীরা অবশ্যই জানে। সুতরাং এই অবস্থা যদি হয় তাহলে সাধু বেশে সদবার স্বামী হয়ে উপপত্নী দাসীর সাথে অবৈধ অন্যায় সম্পর্ক করা, মনে করুন এমন পরিবেশ যেখানে কোনো পর্দা নেই, যেখানে দিনদারি নেই, সেখানে দেখবেন দাসীর সঙ্গে সম্পর্ক কার হচ্ছে, স্বামীর, আর দাসের সঙ্গে সম্পর্ক কার হচ্ছে, স্ত্রী, যেখানে আল্লাহর ভয় নেই, যেখানে দিনদারি নেই, যেখানে পর্দা নেই, কিছুই নেই, সেখানে বুঝতেই পাচ্ছেন যে এই পরিবেশের অবস্থা কি হয়। আর বিশেষ করে সেই পরিবেশে দাস দাসী যদি অমুসলিম হয়, অমুসলিম দাস দাসী হলে তার সঙ্গে যদি একটা লিঙ্ক ঘটে তাহলে সর্বনাশটা কি হয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন শিখেছেন যে ভোরের বেলায়, গভীর রাতে ভোরের বেলায় বিধবা মেয়ে বা তালাকপ্রাপ্তা মেয়ে যার স্বামী নেই কিংবা যার স্বামী বিদেশে আছে, সেই মেয়ে যৌন উত্তেজনায়, তার উত্তেজনা অনেক তুঙ্গে থাকে, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের স্বামীর কাছে নেই তাদের কাছে যেও না। এবারে আপনার পাড়া গ্রামে যেমন যারা চাষ করে, জমি জায়গা আছে, বাড়িতে পুরুষ নেই, অন্য পুরুষ এসে বাড়ির গরু দিয়ে লাঙ্গল যাকে বলে নিয়ে বের করে ভরে ভরে নিয়ে গিয়ে চাষ দেবে জমিতে, আর সেই ক্ষেত্রে বাড়ির মহিলাকে উঠতে হবে, সেই সেই লেবারকে কাজ বুঝিয়ে দিতে হবে, তাকে দিতে হবে, খেতে দিতে হবে ইত্যাদি। এবার সেখানে ওই রাত্রে, ভোর রাত্রে, ফজরের আগে অনেক সময় হয় সেখানে আর কেউ নেই, এ আর ও, আর এর অবস্থা বললাম যে স্বামী নেই কাছে, সেখানে শয়তান তৃতীয় কোটনা কত সুবিধা লাভ করতে পারে এটা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন এবং জেনে থাকবেন। আর বিশেষ করে মুসলিম বিদ্বেষীদের আপনারা অনেক পাম্পলেট দেখেছেন, অনেক কথা শুনেছেন, যারা বলে মুসলিমদের ঘরে দাসগিরি করো আর ওদের মহিলাদের সাথে ব্যভিচার করো আর তাদের ঘরে এই অমুসলিম বাচ্চা পয়দা করো, শুনেছেন? আমি নাম করছি না, কিন্তু এরকম মানে মানুষও আছে যারা মুসলিম বিদ্বেষী, মুসলিমদের প্রতি প্রচন্ড বিদ্বেষ আছে। তো তোমরা এক কাজ করো, মুসলিমদের বাড়িতে কাজ করতে যাও আর মুসলিমদের মেয়েদের সাথে ব্যভিচার করো, তাদের পেটে অমুসলিম বাচ্চা ঢুকিয়ে দাও। ওতে খেয়াল করা দরকার, আপনি যখন একটা অমুসলিম দাস রাখবেন, এক অমুসলিম দাসী রাখবেন, তখন আপনার কি সর্বনাশ করতে পারে তারা, সেটা আপনাকে খেয়াল করা একান্ত দরকার। অবশ্য আল্লাহ তাআলা বলছেন কথা বললে ন্যায্য কথা বলো, কোথায় বলছেন আল্লাহ তাআলা, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কউলু কাউলান সাদীদা, ঠিক কথা বলতে হবে, উচিত কথা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে, একদিক বললে তো হবে না। আপনি বলছেন হুজুর যে দাস দাসী খারাপ করে দেয় পরিবারকে, তো এমনও দেখা যায় যে পরিবারের লোক কি খারাপ, দাস দাসী হচ্ছে ভালো, এটা হয় না? হয় না, হয়। আপনি দেখবেন পরিবারের লোক স্বামী সে বেচারি ফজরে নামাজও পড়ে না, আর যে দাস সে দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ছে, স্ত্রী পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, আর দাসী সে উঠে তাহাজ্জুদ পড়ছে, এরকম হয় না? হয় না, এরকম হয়। সেক্ষেত্রেও প্রভাব পড়ে, প্রভাব পড়ে বাড়ির লোকেরও প্রভাব পড়ে, বাড়ির লোকের ছেলেদের তারবিয়াতের ক্ষেত্রে এই ড্রাইভার, এই দাসী অনেক কাজ করতে পারে। কিন্তু এরকম পাবেন কোথা, কটা আছে যে আপনি করতে পারবেন? প্রভাব মানে পাশে থাকলে তার একটা প্রভাব পড়ে, কথা মানে অস্বীকার করার উপায় নেই। আপনারা শুনেছেন যে এটা অবশ্য স্বামী স্ত্রীর ব্যাপার, দাস দাসীর ব্যাপার না, একজনের বিয়ে হয়েছে, স্বামী নামাজ পড়ে না, বেনামাজির সাথে নামাজি মেয়ের বিয়ে জায়েজ? এমনিতে যারা কাফের বলেন তাদের মতে জায়েজ না, অবশ্য এতে মতভেদ রয়েছে। এখন মেয়ে জানতো না, মেয়ে নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ গোজার, পর্দা নসীন তো বটেই, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু স্বামীকে জানতো নামাজি, কিন্তু এসে দেখল নামাজ পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না, নুস নুস, আর ফজরের সময় তো ঘুমিয়েই থাকে, নাপাক হয় তো গোসলই করে না, যাই হোক। তো এই অবস্থায় যখন দেখল তখন স্ত্রী তো সমস্যায় পড়ল, তার ফতোয়া জানে ওলামাদের যে এই অবস্থায় আমাদের বিয়ের বিবাহ বন্ধন থাকবে কিনা সন্দেহ আছে, তো বুঝাতে লাগলো কেন তুমি নামাজ পড়ো না, কেন নামাজ পড়ো না, কেন তোরাই তুমি মোতাবা অমক তমক, তুমি ভারে বিড়বিড় করছো, গিড়গিড় করছো, তুমি অন্য পড়ো, আমাকে ছেড়ে দাও। না তোমাকে নামাজ পড়তে হবে, না হয়তো অবস্থা এই, হুজুররা বলেন যে নামাজি আর বেনামাজির বিয়ে জায়েজ না, তো তুমি নামাজ পড়ো, মানে না। বেচারি যখন নিরাশ হয়ে যায় তখন কার কাছে দোয়া করে, কার কাছে কাঁদে? আল্লাহর কাছে কাঁদে। এই জন্য শুধু হিদায়ত করলে হবে না, হিদায়তের দোয়া করতে হবে। আপনি আপনার ছেলে মেয়েকে নামাজি বানাবেন, খুব বলছেন মারছেন পর্যন্ত, নামাজি হয় না, আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত দিয়েছেন? হ্যাঁ, ছেলে মেয়েদের নামাজি পরহেজগার হওয়ার জন্য, নামাজি হওয়ার জন্য কোন দোয়া আপনারা জানেন? কে বলতে পারবে? হ্যাঁ, নাকি বাংলাতে করেন? বাংলাতে করেন, সমস্যা নেই, কিন্তু এমন একটা দোয়া আছে যেটা নবীর দোয়া এবং সেটা কোরআনে আছে। আল্লাহু আকবার, নবীর দোয়া এবং কোরআনে আছে, তাহলে কেমন দোয়া? পাক্কা দোয়া। হ্যাঁ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমাকে, যে কোনো মোনাজাতে পড়তে পারেন, মোনাজাতে আপনি নামাজের শেষাংশে সালাম ফেরার আগে পড়তে পারেন, নামাজের সিজদায় পড়তে পারেন। অনেকে বলে কোরআনের আয়াত পড়া যাবে না, কোরআনের আয়াত আমি পড়ছি না, তেলাওয়াত করছি না, আমি কি করছি? মোনাজাত করছি কোরআনী ভাষায়, সমস্যা নেই। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, রব গো তুমি আমাকে নামাজি বানাও, আমাকে নামাজি। দেখছেন, নবী তিনি বলছেন আমাকে নামাজি বানাও। তার কারণ মানুষের মন কোথায় আছে? আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, আর ফাঁকা মাঠে পড়ে থাকা তুলোর মতো, পালকের মতো, যেদিকে হাওয়া আসে তার বিপরীত দিকে উড়ে যায়। আজ নামাজে আছি, কাল হয়তো নাও থাকতে পারি। আহা, নবী হয়েও দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, নামাজি বানাও। ওয়ামিন যুররিয়্যাতি, আর আমার পরিবার পরিজনকেও নামাজি বানাও। আল্লাহ আকবার। আর সূরা ফুরকানের যে কথাটা বলছেন সেখানে নামাজের কথা স্পষ্ট নেই, কিন্তু সেখানে কি আছে? রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তুমি আমার পরিবার বর্গর মধ্যে হতে যে সমস্ত পরিবার সন্তান সন্ততি দেবে সেগুলোকে আমার চক্ষু শীতলতা বানাও, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আপনার ওঠার আগে যদি আপনার স্ত্রী ঘুম থেকে উঠে উজু করে তাহাজুদ পড়ে তো আপনাকে ওঠায়, সেই মেয়ে দেখে আপনার চোখ জোড়াবে না জ্বলবে? অবশ্য কারো কারো চোখ জ্বলবে, মোতাবা হয়ে গেছে, ঘুমাতে দেয় না, এই বিরক্ত করছে, এই সেই করবে বলবে, কিন্তু আপনি যদি দিনদার হন তো আপনার চোখ ঠান্ডা হবে। আপনার ছেলে, হ্যাঁ দেখছেন, বলে যা চাইবে তাই দিতে ইচ্ছা হবে, যদি বলে আমার ঘরটা লিখে দাও আমার নামে তো ঘর লিখে দেবে, কারণ মেয়েরা পটিয়ে পটিয়ে মেয়েরা জানে কোন সময় বলতে হয়, নিজেকে স্বামী দুর্বল হয়ে গেছে, এর কাছে যা চাইবো তাই পাবো, আমার আমার ঘরটা লিখে দাও, ছেলেদের উপর ভরসা নেই, কাল ঘর থেকে বের করে দেবে, দিয়ে লিখে দিল, চলবে না? চলবে না? দেখছেন, সময়ের মাথায় ঠিক কথা বলেছে। হ্যাঁ, খুশি হয়ে দেওয়া যাবে? অন্যান্য ওয়ারেসদেরকে বঞ্চিত করে কোন ওয়ারেসকে কিছু দেওয়া যাবে না, কোন ওয়ারেস তো এত ভাগ আছে, চিন্তা কি? তো যাই হোক, এখন এই স্ত্রী দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আকবার। আপনার ছেলে ফজরের আজান হলো, যদি দেখেন ও ছেলে উজু করে বেরিয়ে গিয়ে নামাজ পড়তে গেল, আল্লাহ আকবার। আর সেই ছেলে যদি আপনি নামাজ দোয়া করতে শুনেন, রব্বির হামহুমা কামা রব্বানি সাগিরা বলে আপনার জন্য দোয়া করছেন, আল্লাহ আকবার, আপনার চোখ ঠান্ডা হবে না? তো এ হলো চক্ষু শীতল হওয়ার। শুধু নামাজই না, অন্য ব্যাপারে, কাজের ব্যাপারে আপনি দেখলেন মাশাআল্লাহ গরিবকে দান করছে, কোনো বৃদ্ধকে সহযোগিতা করছে, বা আরো ভালো কাজে, ভালো কাজে যখনই দেখবেন তাকে আপনার চোখ ঠান্ডা হবে, আপনার বুক ভরে যাবে আনন্দে, আপনার মন ভরে যাবে। তো এই হলো কি? চক্ষু শীতলতা। আর দোয়া হলো কি? যে নামাজি। তো সেই মহিলা যখন দেখলো পারল না, স্বামীকে ফেরাতে পারছে না, তখন আল্লাহর কাছে দোয়া করে, ওই পালঙ্গের পাশে মশাল্লা বিছিয়ে তাহাজুদ পড়ে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে না। কাঁদে আর দোয়া করে, কাঁদে আর দোয়া করে, আমার স্বামীকে নামাজি বানিয়ে নাও আল্লাহ, তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে নাও, এমন যেন না হয় যে আমি তার সঙ্গে অবৈধ মিলন করছি আর আমার দেহ মিলন তার সঙ্গে অবৈধ হচ্ছে, আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ককে ইমানি সম্পর্ক বানিয়ে নাও। কাঁদছে কাঁদছে, আর মানে পাশে একজন গুনগুন করলে কতক্ষণ আর ঘুম থাকে? একান্ত মরা গাধার মতো না হলে কান জাগবে যে হ্যাঁ কি বলছে? তো স্বামীর কান জাগছে, আহারে মেয়েটা এইভাবে রাত জেগে আমার জন্য দোয়া করছে নামাজি হতে, এবার মনের পরিবর্তন আসবে না আসবে না, একে বলে নাটকীয় পরিবর্তন। মনকে ছুঁয়ে যায় এই দোয়া, মনকে ছুঁয়ে যায় এমন মেয়ে আপনি পাবেন কোথায়, যে মেয়ে তার দিকে তাকিয়ে দেখলে আপনার চোখ জুড়িয়ে যায় আর আপনার ইমানে দিনদারিতে সহায়িকা হয়। এমন মেয়েই তো শ্রেষ্ঠ মেয়ে, এমন বউই তো শ্রেষ্ঠ বউ। আর যে বউকে উঠিয়ে উঠিয়ে পাওয়া যায় না, ওঠো উঠছি গো, ওঠো এই উঠছি, ওঠো এই উঠছি, করতে করতেই মানে আপনি বিরক্ত, আশ্বাস করলে ওঠাতেই চাইবেন না। এরকম যদি হয় তো চোখ জ্বলবে তাকে দেখে। তো মোট কথা হচ্ছে যে দোয়া করতে হবে, আপনি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করুন। আর দাস দাসী সব ক্ষেত্রে যে খারাপ তা না, দাস দাসীও নিজের মনিবের জন্য, নিজের মালিকের জন্য কি করতে পারে, দোয়া করতে পারে ছেলে মেয়েদের করার জন্য। অবশ্য নির্জনতা অবলম্বন, পর্দা পুশিদা অনেক মেয়ে করে থাকে, অনেকেই করে থাকে, যদিও হয়তো চেহারা ঢাকতে পারে না, কাজের মেয়ে তো, তবুও সে যতটা সম্ভব নিজের একান্ত মানে যে হাত পা দেখানো ছাড়া উপায় নেই, তখন সেটা নিরুপায় হয়ে করে, বাকি সময় সে বাকি দেহ সে ঢেকে রাখে। আর এমনও আপনি দাস দেখবেন বা ভিক্ত চাকর দেখবেন যে তাকায় না, এমনিতেই গাড়িতে শুনে থাকবেন ড্রাইভাররা ওই যে সামনে গ্লাস দিয়ে পেছনের মালিকের মহিলাদেরকে দেখে, কিন্তু এমনও ড্রাইভার আছে যে না ঘুরে তাকায় আর না গ্লাসে তাকায়, তার আমানতদারি আছে। তার কি আছে, তার ভিতরে আমানত আছে যে আমি পরের মেয়ে দেখব কেন। হ্যাঁ, বোরকার ভিতরে আছে তাও দেখবেন যে গ্লাস দিয়ে সে দেখছে। চোরাচাহনি কাকে বলে, চোরাচাহনি কাকে বলে, চুরি করে যেটা দেখা, আপনার সামনে যে আছে সে ভাববে ক্যামেরা দেখছে কিন্তু আমি দেখছি আনিস ভাইকে, একে বলে চোরাচাহনি, চুরি করে দেখা, চোরাচাহনি। তো চোরাচাহনি আল্লাহ জানেন না, ওই আলম খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদুর, চোরাচাহনির কথা আপনার মানুষকে আপনি লোকালেন, চুরি করলেন, কিন্তু আল্লাহকে চুরি করতে পারবেন, আল্লাহ তাআলা ধরবেন। সুতরাং আছে, আপনি ইউসুফ আলাইহিসসালাম কথা ধরেন, ইউসুফ আলাইহিসসালাম দাস রূপে ছিলেন, যার বাড়িতে ছিলেন কত ভালো, বেচারি বাড়িতে রাখলো যে আমাদের সন্তান হবে, কিন্তু মেয়েদের মন আর বললাম যে হৃদয়ে বুঝতে পারছেন তো, ভালোবাসার ব্যাপারটা আজীব, ভালোবাসার ব্যাপারটা বড় আজীব। আপনি যাকে ছেলে মনে করে রাখলেন তাকে আবার তাকে আপনি পতিরূপে বিছানায় পেতে চাচ্ছেন, এটা সত্যি আজীব। বলবেন হুজুর দিল হাই কে মানতা নেই, যেমন বলে ওরা, ওরা বলে কিছু বললি বলবে হুজুর দিল হাই কে মানতা নেই, মানে মনটা এমন যে মানে না। অনেক সময় আপনি কাকি কাকি করে ডাকছেন, হঠাৎ করে সে কাকির সঙ্গেই গড়বড়, মামি মামি করে ডাকছেন, মামির সঙ্গেই গড়বড়, তারপরে আপনি আপনার এমন আত্মীয় যে আত্মীয় সঙ্গে কল্পনাও মানুষ করে না, হঠাৎ করে কি হয় ফেসে যায় বাড়িতে ভাবির সঙ্গে, বাড়িতে ওই শালির সঙ্গে, এগুলো তো সাধারণত মানে হয়েই থাকে, ঘটেই থাকে। এই জন্য কি করতে হয়, ইউসুফ আলাইহিসসালামের মতো কজন দাস আছে যে ঘরে থেকে তাকে আহ্বান করলে, দরজা লাগিয়েও আহ্বান করলে সে বলবে আমি আল্লাহকে ভয় করি, বা কি বলবে রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহ, আল্লাহ গো জেলখানা আমার জন্য ভালো ওই কাজ থেকে যে কাজের দিকে ওই মেয়েগুলো আমাকে ডাকছে। মেয়েদের ফিতনা বিশাল ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার যাওয়ার পরে সবচেয়ে বড় ফিতনা যে পুরুষদের জন্য ছেড়ে যাচ্ছি সেটা কি, মেয়েদের ফিতনা, মহিলার ফিতনা। এই মহিলার ফিতনা থেকে বাঁচতে হবে আর তার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। নচেত বিশেষ করে স্কুল কলেজের ছেলেরা যখন থেকে 7-8 পড়লো, যেমনি পড়লো আর 20 ফুটতে শুরু হলো, এই জন্য তাদেরকে বলা হয় যে গোলাপ হতা ফুটে আছে মধুপ সেতা জাসনে, ফুলের গন্ধ শুনতে গিয়ে কাঁটার ঘা খাসনে বলা হয়, কিন্তু ছেলেটা মানে কথা, তখন উল্টে আবার জবাব দেয় কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। দেখছেন, হ্যাঁ হ্যাঁ, কবিতার জবাব কবিতায়। ওকে বলা হয় যে তোমরা দেখো কোন সুন্দরী তোমার হাতে সহপাঠিনী আছে কিংবা নিচু ক্লাসে কিংবা উঁচু ক্লাসে আছে, তাকে দেখে তোমরা তার সঙ্গে প্রেম করতে যেও না, ফুল ধরাতে যেও না, কারণ কাঁটার ঘা খাবে, তার পরিবার হয়তো মানবে না, তখন তুমি কষ্ট পাবে, এসে মারধর করবে ইত্যাদি। তো খবরদার কাঁটার ঘা খাস নে। এ তখন বলে কি, কাঁটা হেরি খান্ত কেন, হেরি মানে দেখে, কাঁটা দেখে তুমি কেন পিছপা হবে, কমলা তুলিতে মানে পদ্ম ফুল তুলতে হলে কাঁটাকে ভয় করলে হবে না। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, দুঃখ ছাড়া কি ভালোবাসা হয়, সুখ হয়, বুঝতে পারছেন? আল্লাহুল মুস্তাআন। কিন্তু এ হচ্ছে বিশাল ফিতনা, সত্যি ফিতনা। ফুল যেখানে ফুটে আছে, ফুল সেখানে ফুল লোভনীয়, কিন্তু সেই ফুল তোলার অধিকার যদি আপনার না থাকে, তাহলে বাংলাতে বলে দেখছো কি ভেল ভেল যার সর্ষে তার তেল। তুমি কেন দেখছো? যা অনেকেই বলে আবার এমনি আপনাদের রিমার্ককে, এমনিতে রিমার্ক করে মেয়েদের প্রতি, যেটাকে ইপটিজিং বলে, ইপটিজিং শুনেছেন আপনারা, ইপটিজিং যেটাতে বলে, তো সেখানে রিমার্ক করে, আরে বেল পাকলে কাকের কি, হ্যাঁ বেল পাকলে কাকের কি, কাকে দেখে বলে, বুঝতেই পারছেন? এগুলো তো হচ্ছে বিশেষ বিশেষ জায়গাতে দাস দাসীর কথার ক্ষেত্রেও আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে ইউসুফের মতো দাস আপনি কয়জনকে পাবেন যে আপনি আপনার বাড়িতে তাকে রেখে আপনি নিশ্চিন্তে থাকবেন, অর্থাৎ নিশ্চিন্ত থাকার উপায় নেই। পরন্তু যদি একান্ত ক্ষেত্রে আপনাকে দাস দাসী ব্যবহার করতে হয়, তাহলে আল্লাহ ভীতি হৃদয়ে সর্বদা জাগরুক রাখুন, ফিতনার ভয় হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, শরী পর্দা ও আদবের অনুগত হন, যথাসম্ভব নিজের কর্ম নিজে করা এবং দাস দাসী ব্যবহার না করার চেষ্টা করুন, একান্ত প্রয়োজনে মাহারেম আত্মীয় স্বজনের এক অপরকে সাহায্য করুন, যে বাড়িতে প্রয়োজন হলে দরকার করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, যে যেমন যারা ড্রাইভার রাখে প্লাস দাসী রাখে, ড্রাইভারের স্ত্রী যদি দাসী রূপে এসে কাজ করে সেটাও হতে পারে, কিন্তু ড্রাইভারের স্ত্রীতে না হয় কিছু হলো না, কিন্তু ড্রাইভার আর দাসীর মধ্যে কিছু হলো না যেহেতু স্বামী স্ত্রী, কিন্তু আপনাদের সেখানেও আপনার সমস্যা থেকে যায়। যদি তা সম্ভব না হয় তবে সাময়িকভাবে অতি প্রয়োজনে শরী আদবের সাথে দাস দাসী ব্যবহার করুন, স্থানীয় মানুষ রাখুন যাতে কাজ সেরে তারা নিজ নিজ বাড়িতে গিয়ে রাত্রিবাস করে, আপনার বাড়িতেই রাত্রিবাস না করে। আত্মসচেতন আত্মসচেতনশীল হন, পরিবারের কারো পদস্খলন ঘটছে কিনা, দাস দাসীর তরফ থেকে কোন ত্রুটি ঘটছে কিনা, এভাবে সূক্ষ্ম তদন্ত এবং করুন এবং খেয়াল রাখুন। মন দিয়ে দাস দাসীদের মন জয় করুন, ইখলাস দিয়ে কাজে ইখলাস নিন ইত্যাদি ইত্যাদি, আর দাস দাসীকেও সম্মান করতে শিখুন। দাস দাসীকে অনেক জায়গায় সম্মান করা হয় না, তাদের প্রতি অত্যাচার করা হয়, মানুষ মানুষ বলে গণ্য করা হয় না, এমনি পশু জন্তু জানোয়ার মনে করা হয়। আপনার দাস যদি আলেমও হয় আপনি তাকে কোন মানে মূল্যই দেন না, মানে যেহেতু সে আপনার দাস, একজন শিক্ষিত ছেলে, সে বেচারি পেটের দায়ে বা তার সংসার চলে না কি তার বাড়িতে, এক এক মহিলা, সে শিক্ষিতা মহিলা, তার সে চাকরি পায়নি, তার মা অসুস্থ, তার বাড়িতে ভাই ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদের পালা পোষার ব্যাপারটা আছে, সে বেচারি কোন রকম করে লজ্জার খাতিরে, লজ্জা রেখে, লজ্জা ঢেকে রেখে কি করেছে, কাজ করতে এসেছে, আর আপনি তার সুযোগ নিয়ে আপনি তাকে তুচ্ছ করছেন বা তার শ্লীলতাহানি করছেন, এর জন্য জবাবদিহি করতে হবে। আর সেই জবাব তৈরি রাখুন কাল কেয়ামতের দিনে, যখন এই সব অত্যাচার অনাচার এবং পাপাচার কাল কেয়ামতে অন্ধকার হয়ে থাকবে, আসবে আপনার সামনে, তখন আপনি চারিদিক অন্ধকার দেখবেন। আল জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের দিনে সমস্ত জুলুম হবে অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকারে আলো দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।